আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম শিরকের ছিদ্রপথ যত আছে, চোরাগুলি যত আছে, সব বন্ধ করা হয়েছে আমাদের শরীয়তে। আমাদের উচিত হবে যে কোন ছিদ্রপথ দিয়ে, কোন চোরা গুলি দিয়ে যেন আমাদের মাঝে শিরিক এসে না পড়ে। আমরা এমনও হতে পারে যে অজান্তে শিরিক করছি, যেহেতু যারা তৌহিদবাদী তারা তৌহিদকে চেনে, তারা সাধারণত শিরিক করবে না, কিন্তু অনেক সময় অজান্তে হয়তো শিরকে পতিত হয়ে যাচ্ছে। এই জন্য চোরা পথগুলো জানতে হবে যে কিভাবে শিরিক আসে সেই পথ দিয়ে, সেই গলি দিয়ে। শিরকের দরজা চিরতরে বন্ধ করার উদ্দেশ্যে মূর্তি বানানো নিষেধ করা হয়েছে শরীয়তে। শরীয়তে মূর্তি বানানো, ছবি আঁকা, ছবি অঙ্কন করা হচ্ছে নাজায়েজ, হারাম। কেন হারাম হলো? তার কারণ হচ্ছে এই মূর্তি, এই ছবি থেকেই সাধারণত পৌত্তলিকরা যে বিশাল শিরিক করে থাকে যেন মুসলমানরা না করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাওয়ারা সূরাতান ফিদ দুনিয়া কুল্লিফা আন ইয়ানফুখা ফীহা আর-রূহ ইয়াউমাল কিয়ামা ওয়া লাইসা বিনাফিক। যে ব্যক্তি দুনিয়াতে মূর্তি বানাবে বা ছবি অঙ্কন করবে, তাকে কিয়ামতে বলা হবে তুমি এটা বানিয়েছো, এতে কি করো, জান দাও, রূহ দাও, আত্মা প্রদান করো, আত্মা দান করো। অথচ সে তা করতে পারবে মোটেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াসনাউনা হাযিহি সুওয়ার ইউআযাবুনা ইয়াউমাল কিয়ামা। যারা এই সব মূর্তি বানাচ্ছে তাদেরকে কিয়ামতে কি করা হবে, আযাব দেওয়া হবে। ওয়া ইউকালু লাহুম আহইউ মা খালাকতুম, তোমরা যা সৃষ্টি করেছো তাকে জীবিত করো। আর নিশ্চয়ই তারা তা পারবে না। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাহু বলেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউউরুন। কিয়ামতের দিনে সবচেয়ে কঠিন যারা, যাদের আযাব হবে, সবচেয়ে কঠিন আযাব হবে যারা মূর্তি তৈরি করে, ছবি অঙ্কন করে। তাহলে বললাম, বোঝা গেল যে এটা কেন করা হয়েছে হারামটা, যাতে করে এদের পূজা না করা হয় বা তা পূজতে শুরু করে দেওয়া না হয়, তার জন্য মূর্তি বানাতে, ছবি আঁকতে নিষেধ করা হয়েছে। আরও কড়া নিষেধ করে বলা হয়েছে যে যে ঘরে মূর্তি থাকে বা ছবি থাকে সে ঘরে রহমতে, আল্লাহর রহমতের ফেরেশতা আসে না, প্রবেশ করেন না। লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সুওরা। রহমতের ফেরেশতা কেন বলছি, আযাবের ফেরেশতা আসবে, আপনার সঙ্গে ফেরেশতা আছেন তাই না, মালাকুল মওত আসবেন না, আসবেন না, তাহলে তো সবাই মূর্তির কাছে বসে থাকতো, মালাকুল মওত আসতো না, এরকম কিছু না। রহমতের ফেরেশতা সেই ঘরে আসবেন না, প্রবেশ করবেন না যে ঘরে কি থাকে, মূর্তির ছবি থাকে। ইবনে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইখরুজু উনুকুম মিনান নার ইয়াউমাল কিয়ামাতি লাহু আইনান ইউবসিরু বিহিমা ওয়া উযুনান ইয়াসমাউ বিহিমা ওয়া লিসানুন ইয়ানতিকু বিহি ফায়াকুলু ইন্নি উক্কিলতু বিসালাসা বিকুল্লি জাব্বারিন আনীদ ওয়া বিকুল্লি মান ইদ্দাআ মা আল্লাহ ইলাহান আখার ওয়াল মুসাউরিন। কিয়ামতের দিন জাহান্নামের আগুনের এক মূর্তি বের হবে যার থাকবে দুটি চোখ যার দ্বারা সে দর্শন করবে, দুটি কান যার দ্বারা সে শ্রবণ করবে, এবং যার জীবও থাকবে যার দ্বারা সে কথাও বলবে। সেদিন সে বলবে, তিন প্রকার লোককে শায়েস্তা করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। নম্বর এক, প্রত্যেক উদ্ধত স্বৈরাচারী, যে ইচ্ছা মতো মানুষের উপরে জুলুম করে, আর প্রত্যেক সেই ব্যক্তি যে আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করে বা শিরিক করে, আর তিন নম্বর হচ্ছে যারা ছবি বা মূর্তি প্রস্তুত করে, তৈরি করে। ইসলাম মূর্তি বা ছবির ঘোর বিরোধী কথা আপনারা জানেন। হারাম সেই সকল মূর্তির গলায় মালাদান করা অথবা তাদের উদ্দেশ্যে কোনো প্রকার নত হওয়া। অনেকে জানেন আপনারা যে আবক্ষ মূর্তি আর কি কি মালাদান করা হয় সময় মতো। শিরকের ছিদ্রপথ বন্ধ করার লক্ষ্যেই স্মৃতি মূর্তি প্রতিষ্ঠা বা ছবি অঙ্কিত করা বৈধ। ঘরে পথে বা পার্কে কোনো নেতা বা রাজার প্রতিমূর্তি প্রতিষ্ঠা করাও এসব ইসলামে বৈধ নয়, যেহেতু এগুলো আস্তে আস্তে কি হতে পারে, শিরকের ওসিলা হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে আমভাবে সব মূর্তি কি, সব ছবি কি হারাম, নাকি কিছু ছবি আছে যেগুলো করা যাবে, আঁকা যাবে বা ব্যবহার করা যাবে, তৈরি করা যাবে। সাইদ ইবনে আবুল হাসান বলেন, এক ব্যক্তি হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট উপস্থিত হয়ে বলল, আমি একজন শিল্পী মানুষ, এখন এই সকল মূর্তি বা ছবি তৈরি করে থাকি আমি, সুতরাং এর বৈধ অবৈধতার ব্যাপারে আপনি আমাকে ফতোয়া দিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে বললেন, আমার নিকটবর্তী হও, এসো কাছে এসো। লোকটি তার কাছে গেল, অতঃপর তিনি বললেন, আরো কাছে এসো। লোকটি আরো কাছে গেল, অতঃপর তার মাথায় হাত রেখে তিনি বললেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থেকে যা শুনেছি তাই তোমাকে বলবো বা জানাবো। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, প্রত্যেক মূর্তি বা ছবি নির্মাতা দোজখে যাবে, সে যেসব মূর্তি বা ছবি বানিয়েছে তার প্রত্যেকটির পরিবর্তে এমন জীব তৈরি করা হবে যা তাকে জাহান্নামে আযাব দিতে থাকবে। পরিশেষে ইবনে আব্বাস বললেন, আর যদি তুমি একান্ত করতেই চাও তবে গাছ ও রূহবিহীন বস্তুর ছবি বানাও। চাও মূর্তি বানাতে, ছবি বানাতে, তাহলে যার মধ্যে রূহ নেই সেই জিনিসের বানাও। এখন বললেন, হুজুর গাছ আর রূহবিহীন, গাছেরও তো রূহ আছে, বুঝতে পারলেন, গাছেরও তো জান আছে, প্রাণ আছে, তাহলে একে কোন কথা হলো না। এখানে রূহবিহীন বলতে উদ্দেশ্য হলো চলো চলমান রূহ, যা যে রূহ যার ভিতরে আছে এবং চলে বেড়ায়। চলমান কোন প্রাণীর মূর্তি বানানো যাবে না, যেমন মাছের মধ্যে চলুক বা হাওয়ার মধ্যে চলুক বা মাটির উপরে চলুক, চলমান যত কিছু আছে বা হাওয়ার উপরে উড়ুক, যেমন মাছি টাছি ইত্যাদি, এসবের মূর্তি বানানো, ছবি বানানো যাবে না, প্রজাপতি যাবে না। গাছ এগুলো চলমান না, এর মধ্যে প্রাণ আছে জানি, এমনকি পাথরেও তো বলা হয় যে পাথর বাড়ে, পাথরের মধ্যেও এমন পাথর তাসবিহ করে, তো যদি এর মধ্যেও প্রাণ থাকে কিন্তু চলমান না, এই জন্য এগুলো বানানোতে সমস্যা নেই। নদী, পাহাড়, ঝর্ণা, প্রাকৃতিক যে দৃশ্য, মেঘ, আকাশ, তারপরে তারা, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এসব আপনি বানান, এগুলোতে সমস্যা নেই। মসজিদ আঁকবেন, মসজিদের মূর্তি তৈরি করবেন বা মসজিদের ছবি তৈরি করবেন, সমস্যা নেই। বিল্ডিং তৈরি করবেন, সমস্যা নেই। সমস্যাটা কিসের? চলমান প্রাণীর, বিশেষ করে মানুষ, যে মানুষের তাজিম করে আপনারা জানেন যে শিরিক হচ্ছে। আর আরো মূর্তি, অন্যান্য মূর্তিরও হতে পারে, মানুষ সাপ, সাপেরও পূজা করে, তাই না? তো আছে সেগুলো, কিন্তু বিশেষ করে মানুষের মূর্তি তৈরি করা এবং চলমান প্রাণীর মূর্তি তৈরি করা হচ্ছে হারাম। বাকি থাকলো তাহলে মানুষের মূর্তি তৈরি করলাম না, মানুষ আমি মানুষের ছবি বা প্রাণীর ছবি আঁকলাম না, যদি আমি এই যে আজকালকার এই সর্বনাশ, এই ক্যামেরার যুগে যদি আমি সেলফি তুলি বা কারো ছবি নিই বা ছবি তুলি, এগুলো হারাম না? হারাম না। কোন কোন ওলামা বলছেন যে ভিডিও ছবি, যেমন আমরা ভিডিও করছি, এগুলো ছায়ার মতো বা এগুলো আয়নার মতো, আয়নার সামনে এলেন আপনার ছবি দেখা গেল, তো সেটা কি হারাম? আয়নার সামনে আসা কি হারাম বা সেই ছবি দেখা কি হারাম? না। ঠিক ভিডিও হচ্ছে আয়নার মতো, ওসব মানে দেখা হয়, আবার কি করে দেওয়া হয়, বন্ধ করা হয়। আর ক্যামেরার ছবি হচ্ছে ছায়া গ্রহণ করা, এটা আঁকা নয় এবং তৈরি করাও নয়, তো নিয়ে ওলামাদের মতভেদ আছে। মোট কথা, এই ধরনের ছবি জায়েজ বলছেন প্রয়োজনে, যদি প্রয়োজনে লাগে, দরকার হয়, তাহলে আপনি এই শ্রেণীর ছবি তৈরি করতে পারেন, নচেত না। অপ্রয়োজনে সেলফি তুলে রাখবেন, অপ্রয়োজনে আপনি আপনার ছেলের ছবি ডাউনলোড করবেন, আপনার স্ত্রীর ছবি ডাউনলোড করবেন কিসে, ফেসবুকে, আর সবাই কুইট আর কি নাইস আর লাইক আর কি কি এইসব নেবেন, মজা নেবেন, এসব চলবে না। মানে ফালতু ছবি আপনি ডাউনলোড করে আপনি মজা নেবেন, লাইক নেবেন, এটা না। প্রয়োজন, আপনার আইডেন্টিটি প্রয়োজন আছে, পাসপোর্টে আপনার ছবি আছে, ইত্যাদি ইত্যাদি। তাছাড়া মোট কথা হলো, মোটের উপর কথা, প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে এই ছবি ব্যবহার করা যাবে না, কারণ ইসলাম হচ্ছে ছবি বা মূর্তির ঘোর বিরোধী, এ কথা ভালো করে বুঝতে পারলেন। আর মরণের পরে দেখবেন অনেকে ওটা কি বলে, দেওয়ালের ছবি টাঙিয়ে রাখে, অ্যালবাম তৈরি করে রাখে, তারপরে আপনার স্মারক স্মারক ছবি বা স্মারক মূর্তি তারা তৈরি করে রাখে, মূর্তি না, সাধারণত মুসলমানরা মূর্তি বানায় না, কি করে ছবি, হ্যাঁ, তারা ফ্রেমে বাঁধিয়ে রাখে, অনেক সময় মালা দেয়, অনেক সময় অনেক রকম কিছু করে। আর যারা পীর মানে তারা তো পীরের ছবি ঘরের ভিতরে রেখে, হ্যাঁ, ওই যে এদের মতোই আর কি, অমুসলিমদের মতোই পূজা করে, ধূপ ধুনু দেয়, ফুল দেয় ইত্যাদি, এগুলো তো শিরিক বুঝতেই পারছেন, তারা তো এইভাবে করে এবং স্মরণ করে। আরো কিছু আছে, শিরকের বহু পথ আছে, তার মধ্যে প্রথম হচ্ছে ছবি তৈরি করা, অতএব এর থেকে দূরে থাকতে হবে। শিরিক বন্ধ করার জন্য এটা একটা ছিদ্র পথ, এই ছিদ্র পথ যেন আপনার বন্ধ থাকে। ব্যাস, শিরকের ওসিলা নির্মূল করার লক্ষ্যেই বড়দের জন্য কেয়াম বা দণ্ডায়মান হওয়া নিষেধ। বড় মানুষ তার সামনে দাঁড়িয়ে থাকবেন, এভাবে দেখেছেন বহু জায়গাতে, বহু ধর্মে আছে, তারা কি করে, তাদের বড়দের সামনে কিভাবে দাঁড়িয়ে থাকে, যেভাবে আমরা আল্লাহর সামনে নামাজে দাঁড়াই, যদিও কাতার বেঁধে নয়, তবুও তারা দাঁড়িয়ে থাকে এমনভাবে, তাজিম করে, সেই মানুষের তাজিম করে তারা দাঁড়ায় যেখানে শিরকের গন্ধ আছে। এই জন্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা নাহাব্বাই আই ইউমাসসালা লাহুর রিজালু আই ইউমাসসিলু আও আই ইউমাসসালা আও ইয়ামসুলু আও ইয়াতামাসসালা লাহুর রিজালু আই ইয়াতামাসসালা লাহুর রিজালু কিয়ামান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি চাইবে, পছন্দ করবে যে লোক তার জন্য দাঁড়িয়ে থাক তাজিম করে, সে যেন তার স্থান, বাসস্থান কোথায় বানিয়ে নেয়, জাহান্নামে বানিয়ে নেয়। মানে আপনি চাইবেন যে আপনার তাজিম করা হোক, আপনি চাইবেন যে দাঁড়িয়ে থাকুক লোকে। এমনিতে তাজিম বহু রকমের হয়, কেউ তো পায়ে স্পর্শ করে সালাম নেয়, না নিলে পরে বেয়াদব হয়ে যায়, কেউ তো বুড়ো আঙুল চুষে, তাই না, বহু রকমের আছে, পা কদম বুসি করে, বহু রকমের তাজিম আছে, তার মধ্যে দাঁড়িয়ে থেকে ক্যাম করা এটা বলা হয়, এই পছন্দ এই জন্য করা হয়েছে যাতে ওই শিরকের গন্ধ না থাকে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, তিনি বলেন তাদের বা সাহাবাদের নিকট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপেক্ষা অন্য কেউই প্রিয়তম ছিল না। এটা সত্যি কথা, কোনো মানুষের কাছেই বা কোনো মুসলিমের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থেকে প্রিয়তম মানুষ কেউ নেই। সুতরাং তা সত্ত্বেও তারা যখন তাকে দেখতেন তখন তার জন্য উঠে দাঁড়াতেন না। মানে এই যে একটা লোক এলো, উঠে দাঁড়ালাম, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সাহাবারা দাঁড়াতেন না, যেহেতু তারা জানতেন যে তিনি তা অপছন্দ করেন। তাহলে বোঝা গেল লোক মানুষ দেখে উঠে দাঁড়ানো এটা এটা কি তাজিমের উদ্দেশ্যে বৈধ নয়। তবে কুমু লে সাইয়েদিকুম যে হাদিস আছে, কুমু ইলা সাইয়েদিকুম, লে সাইয়েদিকুম না, তার মানে তাজিমের জন্য না, রাসূলুল্লাহ যাও তোমাদের সর্দারকে, ওঠো ওঠো ওঠো, সর্দারকে ধরে নিয়ে এসো বা তোলো ইত্যাদি, সাহায্য করার জন্য, মুসাফা করার জন্য, সালাম করার জন্য, মোয়ানাকা করার জন্য, ওঠা যাবে না, যাবে না, উঠে দাঁড়িয়ে মাশাআল্লাহ কখন এলেন, সালাম আলাইকুম রহমতুল্লাহ, ঠিক আছে। কিন্তু একটা লোক আছে তার সামনে আপনি দাঁড়িয়ে থাকলেন একদম ভয়ে ভীত হয়ে, আপনি তাজিমের জন্য কি করবেন, তার সামনে দাঁড়িয়ে থাকবেন, এটা কিন্তু এর মধ্যে কিসের গন্ধ আছে, শিরক, শিরকের গন্ধ আছে। এই জন্য বলা হয় কেয়াম হচ্ছে নাজায়েজ, কেয়াম নাজায়েজ, আর কেয়ামে ইয়া নবী সালাম আলাইকা এটা হচ্ছে বিদআত। বুঝতে পারছেন, দুটো দুই জিনিস, কেয়াম নাজায়েজ, তার মধ্যে বিদআত, আবার দাঁড়িয়ে দরুদ পড়াও হচ্ছে বিদআত। আবার এটাও বিদআত যে আপনি মনে করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সামনে এসে গেছে, অতএব নবীর তাজিমের জন্য দাঁড়াও আর দরুদ পড়ো ইয়া নবী সালাম আলাইকা। তো যাই হোক, এগুলো এই জন্য যাতে এতে শিরকের গন্ধ না আসে, শিরিক না হয়। সুতরাং আপনি সালাম মোসাফা করার জন্য, মেহমানকে আগে বাড়িয়ে আনার জন্য আপনি উঠতে পারেন, এটা তাজিমের জন্য না, এর মধ্যে ওই তাজিম থাকে না যে তাজিম আল্লাহর প্রতি থাকে, একটা ভয়ে ভীত, মানে যাকে সমীহ বলে, যাকে ভয় বলে, ওই রকম তাজিম না, ওই রকম তাজিমের জন্য উঠে দাঁড়ানো কারো সামনে জায়েজ না। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপছন্দ করতেন, সাহাবারা তাকে দেখে দাঁড়াতেন না। ব্যাস, শিরকের উপকরণ বন্ধ করার লক্ষ্যেই আল্লাহ ছাড়া অন্যের জন্য সিজদা হারাম করা হয়েছে। সিজদা করা যাবে কাউকে, বলে ইউসুফ নবী, ইউসুফ নবীর যুগে সিজদা, হ্যাঁ হ্যাঁ তখন ছিল, যখন ছিল তখন ছিল, কিন্তু বর্তমানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে সিজদা হারাম। বলে তাজিমি সিজদা, ওটা ইবাদতের সিজদা না, তো তাজিমের মধ্যে ইবাদত আছে, তাই না? তো তাজিমি সিজদা যদি আপনি বলেন ইবাদতের সিজদা নয়, তাজিমি সিজদা সেটা ছিল ইউসুফ নবীর যুগে, কিন্তু আমার নবীর যুগে সেটা নেই, বুঝতে পারবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন তার জন্য বুঝতে পারবেন। আব্দুল্লাহ বিন আবি আউফা তিনি বলেন কাদিমা মুয়াজ আল ইয়ামান আও কাল আশ-শাম, বলেন যে মুয়াজ ইয়ামান অথবা শাম গেলেন, ফারা আন-নাসারা তাসজুদু লিবাতারিকাতিহা ওয়া আসাকিফাতিহা। মোট কথা বাংলাটা বলি, আব্দুল্লাহ বিন আবি আউফা বলেন মুয়াজ যখন শাম দেশ কিংবা ইয়ামান দেশ থেকে ফিরে এলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করলেন, এসেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সিজদা করলেন। দেখছেন পরিবেশের গুণ, পরিবেশ মানে উনি ওইটা দেখে ভালো মনে করেছেন, ওইটা দেখে মনে করেছেন যে জিনিসটা খুব ভালো, অতএব আমরা ওখানে যখন দেখলাম তাদের সাধারণত প্রজারা রাজাকে কি করে সিজদা করে, পাদ্রীদেরকে বড় বড় পাদ্রী যারা যেমন আমাদের দেশে বড় বড় আলেম, আমরা কি করি সাধারণত তাদেরকে সালাম ওসাফা করি, বড় জোর মাথা চুম্বন করি, তাই না? কিন্তু যারা বিদাতি তারা কি করে পা ছুঁয়ে এম করে হ্যাঁ প্রণাম করে, এসার হচ্ছে প্রণাম, এটা হচ্ছে সালাম না, এটা কি বলে প্রণাম। যেমন শ্বশুর শাশুড়ি দাদশাস নানশাস এদের পাপ জামাই বেয়াদব জামাই না হলে পরে ওই করে, মেয়েরাও করে, স্বামীর অনেকে স্বামীর পায়ে করে, অনেকে শ্বশুর শাশুড়ি পায়ে করে, তো এগুলো হচ্ছে ওদের এটাকে, এটা কিন্তু মুয়াজ মনে করলেন যে এটা খুব ভালো জিনিস, একজন বিশাল মানুষের সামনে হ্যাঁ তাকে সেজদা করবো, এটা তাজিমি সেজদা, এটা খুব ভালো জিনিস মনে করে এসেই তিনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেজদা করে বসলেন, বুঝতে পারছেন? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মা হাজা ইয়া মুয়াজ, কি ব্যাপার মুয়াজ, একি তুমি করলে? মুয়াজ বললেন আমি শাম গিয়ে দেখলাম সে দেশের লোকেরা তাদের যাজক ও পাদ্রীগণকে সিজদা করছে, তাই আমি মনে মনে চাইলাম যে আমরাও আপনার জন্য সিজদা করব, কারণ আপনি তো আমাদের কাছে তাদের থেকেও বড়, সারা বিশ্বে কেউ নেই আপনার থেকে বড়, তো আপনি এর বেশি যোগ্য। তা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খবরদার, খবরদার। অন্য হাদিসে আছে যে উট সিজদা করেছিল, তাই না? তো আমরা প্রাণী হয়ে সিজদা করছি, মানুষ হয়ে কেন করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন খবরদার, খবরদার এটা করো না। লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিয়াহাদিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, যদি আমি আল্লাহ ছাড়া অন্য কারোর জন্য সিজদা করতে কাউকে আদেশ করতাম, নির্দেশ দিতাম, বৈধ মনে করতাম, তাহলে মহিলাকে আদেশ করতাম সে যেন তার বিবাহিত স্বামীকে কি করে সিজদা করে। আজকাল তো মহিলারা স্বামীকে বড় মানতেই চায় না, বলে সাওয়া সাওয়া, তাই না? সেম সেম, তুমি পুরুষ আর আমি মেয়ে, বাস এটুকুই, তুমিও মানুষ আমিও মানুষ, তুমি আবার বড় কিসের, তাই না? কিন্তু ইসলাম বলে না, ইসলাম বলে স্বামী হচ্ছে নারীর স্ত্রীর কর্তা, এবং এত বড় বিশাল তার অধিকার আছে যে সে সিজদা যোগ্য, কিন্তু সিজদা করা যাবে না, তাই না? সিজদা যোগ্য কিন্তু সিজদা করা যাবে না, এত মানে এত বড় স্বামী স্ত্রীর কাছে। তো আমি যদি চাইতাম যে মনে করতাম যে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা বৈধ বা কর করতে হয়, তাহলে স্ত্রীকে বলতাম সে যেন তার স্বামীকে সেজদা করে। এখনো পর্যন্ত আমাদের দেশের জানেন অমুসলিমরা, বহু মহিলা, অবশ্য এখন তো যুগ পাল্টে গেছে না, যুগ পাল্টে গেছে, এখন তো সাওয়া সাওয়া বলছে, সমান সমান, তো এখনো পর্যন্ত আছে, এই যুগেও আছে যে দেখবেন স্ত্রী তার স্বামীকে কি করছে, মাথায় কাপড় দিয়ে সিজদা করছে, কমসে কম বিয়ের সময়, বাসর রাতে ইত্যাদি সময় দেখবেন, প্রথম যারা শিক্ষিত তারা না, মোটামুটি যারা ওই মানে বিদাতি, আমাদের দেশে যেমন আমাদের মুসলমানদের বিদাতি পর্যায়ের যারা, তারা করে এবং স্বামীকে ওরা এত মানে যে মানার মানে এত শেষ সীমা যে স্বামী মারা গেলে তার বেঁচে থাকার অধিকার নেই, তাকেও মরতে হবে, এরকম আছে না? তো সিজদা করার ব্যাপারটা এখনো চালু আছে। তো খবরদার এটা কেন করলে তুমি, তুমি এরকম করো না। আর অবশ্য হাদিসের শেষ দিকে আছে যে যেহেতু স্বামীর এত হক যে যদি তার হক আদায় করতে চায়, সম্পূর্ণ হক, লাউ সাআলাহা নাফসাহা ওয়া হিয়া আলা যাহরি কাতবিন লা আতাত হুইয়া, যখন সে চাইবে তার কাছে আসতে হবে, এবং আরো অন্যান্য হক হকের কথা বলা হয়েছে। যাই হোক, মোট কথা আল্লাহ ছাড়া সিজদা করা কাউকে যাবে না। আর এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে যেটা হলো সেটা তাজিমি সিজদা না ইবাদতের সিজদা? তাজিমে সিজদা। অতএব তাজিমে সিজদাও কারোর জন্য জায়েজ না, না কোনো পীরের জন্য আর না কোনো শেখ মাশায়েখের জন্য কারোর জন্য সিজদা করা যাবে না। শিরকের ওসিলা নির্মূল করার লক্ষ্যেই একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন দূত পাঠালেন এবং তাকে বলে দিলেন, লা ইয়াবকায়ান্না ফি রাকাবাতি বাইরিন কিলাদাতুন মিন ওয়াতারিন আও কিলাদাতুন ইল্লা কুতিআত, কোন উটের গলায় যেন অবশ্যই কোনো হার, হার মানে ওই হাড্ডি না, হার মানে ওই যে গলার হার যাকে বলে আর কি, অবশিষ্ট না থাকে, তা যেন কেটে ফেলা হয়। কেন জানেন? কারণ সে যুগের অনেক লোকে উটকে বদনজর থেকে বাঁচাবার উদ্দেশ্যে এক শ্রেণীর হার ব্যবহার করত। তাদের ধারণা ছিল তা উটের গলায় থাকলে নজর লাগবে না, যেমন আমাদের দেশে একই উদ্দেশ্যে গাই বাছুরের গলায় ছেঁড়া টেনা ইত্যাদি বাঁধা হয়। গাড়ির সামনে নতুন গাড়ি কিনে যে তার সামনে কি করা হয়, জুতো ঝুলানো হয়। আর ভালো পুঁই শাক কিংবা লেবু, লেবুর গাছে লেবু ধরেছে, সেগুলো বদনজর থেকে বাঁচানোর জন্য কি করা হয়, ভাঙা হাঁড়ি চুন লাগিয়ে, ভাঙা কি বলে আপনার মুড়ো ঝাঁটা, তাই না, এইসব বাঁধা হয়। এগুলো কি জন্য, বদনজর থেকে বাঁচার জন্য। আল্লাহ রাসূল কি বললেন, কেটে ফেলো, খবরদার এই হাড়গুলো রাখা যাবে না। কি জন্য, যাতে করে শিরকের গন্ধ দূর হয়ে যায়, শিরকের ছিদ্রপথ, শিরকের আবিলতা দূরীকরণের উদ্দেশ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা আদওয়া ওয়ালা তায়ারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন শুনুন, রোগের সংক্রমণ ও অশুভ লক্ষণ বলতে কিছুই নেই, দুটো কথা। অশুভ লক্ষণ তো আপনারা জানেন কি, অশুভ লক্ষণ কাকে বলে, সামনে বিড়াল পড়ে গেলে এই রে আমার কাজটা খারাপ হয়ে, কা কা করে কাক ডাকছে, এই সর্বনাশ রে, হ্যাঁ কেউ মরবে, তাই না। ও মেয়েটা হাসি হাসে যখন তখন গালটা গালে কূপ হয়, মেয়ে খারাপ মেয়ে, জোড়া ভুরু যদি না হয় তো খারাপ হয়, কিংবা জোড়া ভুরু হলে খারাপ, জোড়া ভুজুন তো, এখানে মাঝখানে কোনো লম নেই, থাকলে পরে জোড়া বলা হয় আর না থাকলে অজোড়া আর কি। তো এই যে এক একটা কি শুভ অশুভ লক্ষণ মানা, শুভ লক্ষণ মানা তবুও বৈধ, কিন্তু অশুভ লক্ষণ মানা একেবারে কি, এগুলো শিরকের পর্যায়ভুক্ত। কাক ডাকলে মারা যাবে, এটা কি কার সঙ্গে কার সম্পর্ক করছেন আপনি, হ্যাঁ এটা হয়েছে অতএব এটা হতে পারে না, হ্যাঁ আজকে আমার কাজটা সফল হবে না, এগুলো হচ্ছে অশুভ লক্ষণ মানা। সুতরাং এগুলোতে কি হয়, শিরিক আসে। আর একটা বললে রোগের সংক্রমণ নেই, রোগের সংক্রমণ জানেন, রোগের সংক্রমণ হচ্ছে যে এখানের মধ্যে একজনের যদি আপনার ডেঙ্গি রোগ, এখন তো ডেঙ্গু বা ডেঙ্গি চলছে, আপনার কাছ থেকে নিয়ে মশা কামড়ে অন্য জায়গায় দেহে বসলো, তো সংক্রমণ হবে না, হবে না, হবে। অনেক সময় বাতাসে সংক্রমণ হয়, যেমন কলেরা টলেরা, এগুলো কি কলেরা টলেরা, অনেক সময় বাতাসে মানে বসন্ত রোগ, এগুলো ছোঁয়াচে রোগ যাকে বলে, ছোঁয়াচে রোগ। এই ছোঁয়াচে রোগ বলে কিছু নেই, আল্লাহ দিলে তবে সেই রোগ হয়, এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে কি ছোঁয়াচে রোগের ব্যাপারটা কি, ছোঁয়াচে রোগ আছে না নেই, আছে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন যে তোমরা কুষ্ঠব্যাধি রোগ, যার যে ছোঁয়াচে রোগ যার আছে, তার কাছ থেকে এমন পলায়ন করো যেমন বাঘ দেখে পালাও। তার মানে ছোঁয়াচে রোগ আছে, তাকে পালাতে কেন বললেন, বললেন যে উটের চুলকানি আছে, উটের এক প্রকার রোগ হয় চুলকানি আমাদের গায়ে হয়, তো খবরদার সেই উটের কাছে ভালো উট নিয়ে যেও না। কেন, কারণ ছোঁয়াচে মানে ওই সংক্রমণ হয়ে সে তারও ওই রোগ হয়ে যাবে। তাহলে ছোঁয়াচে রোগ আছে, এখানে বলছেন ছোঁয়াচে বলেছি না, আদ ওয়াওয়ালাতে আরা, তাহলে কি ব্যাপার। এখানে বোঝার একটা বিষয় আছে যে শিরক যাতে না হয় তার জন্য আপনাকে এই বিশ্বাস করতে হবে যে কোন সংক্রমণ আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। সংক্রমণ আছে কিন্তু সংক্রমণটা আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না, কারণ আপনি নিশ্চিত নিজেই দেখতে পারবেন একই বাড়িতে কলেরা হচ্ছে, তখন একজন মারা যাচ্ছে আর বাকি পাঁচ সাতজন মারা যাচ্ছে না। ডেঙ্গু মানে কলেরা হচ্ছে কিন্তু সবাই, ডেঙ্গু হচ্ছে কিন্তু সবারই হচ্ছে না, ওই যে এখান থেকে সংক্রমণটা হচ্ছে না, আল্লাহর ইচ্ছা। যেগুলো বাতাসে ভাইরাসে হয়, ভাইরাস যে সবাইকে লাগছে তা হচ্ছে না, আল্লাহর ইচ্ছা হবে তবে সেই রোগটা অন্য মানুষের হবে। তার কারণ প্রথম যে ব্যক্তিটাকে রোগগ্রস্ত করেছিল সেটাকে আল্লাহ, তাহলে ওমা ওয়াইদা মারি তোফা হয়ে আসফিন, তাহলে বোঝা গেল আল্লাহর ইচ্ছা ছাড়া আমার সংক্রমণ হবে না, এটা আপনাকে বিশ্বাস রাখতে হবে, নচেত আপনার শিরিক হয়ে যাবে। এই জন্য হাদিসে আছে, যদি শোনো যে অমুক অমুক গ্রামে প্লেগ হচ্ছে, শহরে প্লেগ হচ্ছে, তাহলে সেখানে যেও না। আর তুমি ওই শহরে আছো, ওই গ্রামে আছো, আর প্লেগ শুরু হয়ে গেছে, তাহলে তুমি পালিয়ে যেও না প্লেগের ভয়ে, কারণ তকদির থেকে পালাবার পথ নাই। তুমি ভাবছো এ শহর ছেড়ে অন্য শহরে চলে যাই বেঁচে যাবো, তা কিন্তু তোমরা মত থেকে পালাতে চাচ্ছ, মরণ থেকে পালাতে চাচ্ছ, কোন ব্যাপার নেই, মরতে তোমাকে হবে, আজকে না হয় কালকে, তোমার নির্ধারিত সময় দেওয়া আছে, সুতরাং পালিয়ে কোনো লাভ নেই। তাহলে এখান থেকে আকিদাটা কি হবে, যে সংক্রমণ সংক্রামক ব্যাধি আছে, কিন্তু সেই সংক্রমণ আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। এখানে হাদিসের মানে কি হলো, সংক্রমণ নেই মানে আল্লাহর ইচ্ছা ছাড়া নেই, তাছাড়া সংক্রমণ আছে সেটা অন্য হাদিসে বলা হয়েছে। সফর মাস পেঁচার ডাকে অশুভ বলে কিছু নেই, যেমন আমরা কাকের ডাকে তেমনি সেই যুগে পেঁচার ডাকে অশুভ মনে করত। সফর মাসেও অশুভ কিছু নেই, সফর মাসে এরা সফর করতো না, বলতে কি এখানে সফর করলে এই হবে, যেমন আমাদের বলা অমুক মাসে বিয়ে করলে এই ক্ষতি হয়, যেমন আয়েশার যুগে বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে শাওয়াল মাসে বিয়ে করলে পরে তাদের কি ছিল, নিষেধ ছিল যে এই মাসে বিয়ে করলে সংসার দাম্পত্য ভালো হয় না। আরে দাম্পত্য যার ভালো হবে না তার যে মাসেই বিয়ে করো না কেন, তাই না? তো ভালো দিন আর এই শুভ দিন অশুভ দিন কিছু নেই। এখনো পর্যন্ত আমাদের দেশের অমুসলিমরা কি করে, শুভ দিন অশুভ দিন দেখে, কিন্তু মুসলমানদের শুভ অশুভ মহররম মাসে বিয়ে যায় না, যায় বলে মহররম মাসটা শোকের মাস, এই মাস বিয়ে এই মাসে বিয়ে করা যাবে না, কেন হযরত হোসেন শহীদ হয়েছেন, তাহলে অন্য মাসে তো অন্য হযরত শহীদ হয়েছেন, তাহলে ওই শোকের মাস না। তো যাই হোক, এসব কিছু না, এসব কিছু না, অশুভ মাস বলে কিছু নেই, অশুভ দিন বলে কিছু নেই, আপনার এগুলো মনে করা হচ্ছে শিরিক। আর ইসলামে বিদাত হচ্ছে চরম ঘৃণিত জিনিস, বিদাত চরম ঘৃণিত জিনিস, যেহেতু প্রত্যেক বিদাতই শিরকের ওসিলা হতে পারে। যদি কেউ ইসলামে এমন কিছু আবিষ্কার করে, এমন কিছু নিয়ে আসে যেটা ইসলামের নয়, তাহলে কি হলো, আবিষ্কার হলো না, তাহলে তো আল্লাহর আল্লাহর কাছাকাছি তুমি পৌঁছে গেলে, যে তুমি কিংবা নবী, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজের তরফ থেকে কোন শরীয়ত আনয়ন করেন না, বরং আল্লাহর হুকুমে আল্লাহর ওহীতে তিনি করেন। তা তুমি একটা নতুন জিনিস এসে বললে এটা করতে হয় বা এটা করলে এত স্বভাব, তাহলে কি হয়ে গেল, সেটা শিরিক হলো না, আল্লাহর কাছাকাছি তুমি পড়ে পৌঁছে গেলে। সুতরাং এইভাবে এইভাবে যারা আইন প্রণয়ন করে, ইসলাম ছাড়া অন্য রকম আইন বা ইসলাম বিরোধী আইন প্রণয়ন করে, তো সেগুলো শিরকের পর্যায়ে ভুক্ত, যেহেতু তুমি আল্লাহর বিধান ছেড়ে দিয়ে অন্য বিধান প্রণয়ন করছো। অথচ আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীন, আল্লাহ তাআলা আমাদের দীনকে পূর্ণ করে দিয়েছেন, তোমাদের ধর্ম ইসলাম পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহ সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের ধর্ম হিসেবে মনোনীত করলাম। সুতরাং এখানে আর নতুন করে সংযোজন করার কোনো উপায় নেই। তো এই হিসাবে যদি কেউ করতে চায়, করতে যায়, তাহলে সেগুলো শিরকের কাছাকাছি ছিদ্র পথ, এগুলো শিরিক হয়ে যাবে। আল্লাহ ছাড়া অন্যের আইন মানলে, আল্লাহ ছাড়া অন্যের বিধান মানলে, সেগুলো কি হয়ে যেতে পারে, শিরিক হয়ে যেতে পারে। আল্লাহুল মুস্তাআন। সুতরাং আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যেন আমরা এগুলো বুঝি, এগুলো বুঝে আমরা শিরকের সকল ছিদ্র পথ, সকল চোরা গলিকে রোধ করতে পারি, সেই কামনায় করি, যাতে করে আমরা তৌহিদবাদী হতে পারি। যে তৌহিদবাদী না হতে পারলে পরকালে কোনো উপায় নেই বাঁচার, অন্যান্য পাপ থাকলেও বাঁচার উপায় আছে, কিন্তু তৌহিদবাদী যদি না হই, শিরিক থেকে মুক্ত না হই, তাহলে বাঁচার উপায় নেই। আল্লাহ আমাদেরকে বাঁচান। রাব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।